الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين প্রশংসা আল্লাহর যে আল্লাহ পাক আমাদের সকলকে দীন শিখার জন্য দীনি দরসগাহে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ। 1437 হিজরি সনের হজ হচ্ছে সামনে, যুলকাদা শুরু হয়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী, বাকি এরপরে হচ্ছে যুলহিজ্জা। গত বছর যারা হজ করেছেন একটা বছর কিরকম গেল, দ্রুত চলে গেছে, আবার হজ এসেছে। আমাদের সেন্টার বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে লোকজন হজে যান, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রি হজ করে থাকেন। যারা এ কাজে সহযোগিতা করে আল্লাহ তাদের সবাইকে রেজায়ে খের দান করুন। আর আমাদের সেন্টার থেকে যারা হজে যান ছাত্র হিসেবে, এদের মান একরকম, আর যারা অন্যভাবে যায় ওদের মান আরেক রকম, ফরক আছে। আপনারা ক্লাসে উপস্থিত হয়েছেন, সাপ্তাহিক দর্স অথবা হালাকাতুল কোরআন অবশ্য অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? আর যারা শুধু হজের সময় আসে, হজ করে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, কিন্তু আপনাদের মতো না, তবে কেউ যদি শিক্ষিত, তা শিক্ষিতের ব্যাপার আরেকটা। তো আপনাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন এই দরসগাহে অংশগ্রহণ করে, বেশ কিছু না শিখলেও অবশ্যই কিছু না কিছু শিখেছেন। এবারে যাদের নিয়ত হবে খালেস, তাদের পদমর্যাদা আল্লাহর কাছে অনেক বড় আর অনেক বেশি। যদি নিয়ত খালিস না হয় সব বৃথা, কারণ আমল কবুল হওয়ার দুটি শর্ত। যে কোনো আপনি আমল করেন, প্রথম নম্বর তো ইসলাম, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, এত বলতেই হয় না। এরপরেই দুটি শর্ত, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আপনার নিজ পক্ষ থেকে আমল করলে হবে না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, ঠিক না? ও ঠিক, আপনি সালাত পড়লেন কিন্তু নিজ তরিকায় পড়লেন, মনে করেন প্রথমে রুকু তারপরে দাঁড়ালেন তারপরে কিয়াম তারপরে সিজদা, নামাজ হবে? সব তো কাজ তো একটি বলছে, প্রত্যেক দিন সালাম পড়ে দিই সালাতে, আজকে সালাম থেকে শুরু করব, নামাজ হবে? সালাম আপনারা শুরু, আচ্ছা সালাত শুরু করেন আল্লাহু আকবার বলে আর শেষ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাই না? কিন্তু আপনি বললেন এরকম কিরকম হয়, প্রত্যেকদিন সালাম আমরা লাস্টে দিই, আজকে প্রথমেই সালাম দিই, কারণ যখনই আমরা কারোর সাথে সাক্ষাৎ করি প্রথমে কি করি, সালাম করি। অতএব সালাত যখন শুরু করব তখন প্রথমেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো, কি বলে আপনারা, নামাজ হবে? তাহলে এবাদতের যুক্তি চলে? মাশাআল্লাহ, যুক্তি চলে না, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি ইবাদা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় হতে হবে, আর না হয় এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর আরেকটি কথা হলো ইখলাস, খালিস নিয়া। বিন্দু মাত্র যদি রিয়াকারী লোক দেখানো ভাব চলে আসে, আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গেলেন হজে, আলাদা গিয়ে সেলফি ফেসবুকে ছাড়লেন, নেটে ছাড়লেন, মানুষ দেখবে আমি হজ করেছি, কি বলেন, রিয়াকারী আসবে কিনা, লোক দেখানো ভাব আসবে কিনা, আমল কি খালিস থাকলো? উমরায় যা দেখা যায় ওখানে কাবাকে সামনে রেখে সেলফি তুলে, তারপর ফেসবুক, এত বড় বেশি আমল করলে হবে না যদি নিয়ত খালিস না হয়। প্রথম নম্বর ইত্তেবা ও সুন্নাহ, আর একটা কি ইখলাস। আপনারা হজে যাবেন আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ, আপনারা যাবেন, আরো যারা এখনো আসেনি অনেকেই যাবে আমাদের সেন্টার থেকে অথবা জুবাইরান গ্রুপে সেন্টারের সহযোগিতায় আলহামদুলিল্লাহ। আর ওদের মাধ্যমে তো কত মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, সবার মেয়ের জন্য আল্লাহ পাক খারিজ করে। তো আমাদের কাজ হলো আমরা মানুষ পর্যন্ত পৌঁছাবো। আপনারা শুধু হজ করলেন, দর্শনে অংশগ্রহণ করলেন, কিন্তু আপনাদের নিয়ত খারিজ করলেন, আপনারা নিয়ত খারিজ করলেন আপনাদের, এটা যথেষ্ট না। আপনি এই দাওয়া, এই ইলম অন্য পর্যন্ত পৌঁছাতে হবে, ঠিক কিনা? পৌঁছাতে হবে। আপনার নাম যেভাবে আসবে সেভাবে আপনি যাবেন হজে ইনশাআল্লাহ, যদি আপনার তকদিরে লেখা থাকে। কেউ হজ করতে পারবে না যদি ওখানে লেখা না থাকে, ঠিক না? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তকদির লিখেছেন, সেই তকদির অনুযায়ী আপনি আমল করবেন ইনশাআল্লাহ। এখানে আবার বিস্তারিত বিবরণ, ওইটা আরেক কথা, যাদের ভাগ্যে লেখা আছে তারা হজ করবে, কত মানুষ আছে, কত কোটিপতি, এরকম লোক এখনো পাওয়া যায়। পূর্বেকার কথাবার দিন এখনো মজুদ, কোটিপতি টাকা পয়সার চিন্তায় বিভুর, হজ নসিব হচ্ছে না, আছে কিনা? হজের সময় আসতে বলে আমার এত বড় 2 মিলিয়ন টাকার প্রজেক্ট, ঠিক না? আমার ব্যবসা চলে যাচ্ছে। আনায় আরেকটা বললেন, হ্যাঁ আমার লন্ডনের টিকিট আছে, সব মুখ দিন। আনায় আমেরিকা, আনায় অমুক জায়গায় অমুক জায়গায় ব্যবসা। হজের সময় যখন আসে এইসব কাজ যেতে পারছে না, আল্লাহ আকবর। আর কত গরিব মিসকিন এই উনাইজাতে এসে, কত মিসকিন আছে, প্রথম বছর মানে প্রথমে এসি একদম শুরুতেই হজ করে নেয়, এরকম লোক আছে কিনা? আর এই উনাইজাতে অনেক বড় ধনী আছে বাংলাদেশি, গরিব হলেও ধনী আছে, আছে না? হজ ভাগ্যে জুটেনি। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের বেশিরভাগই যারা আমাদের দেশ থেকে আছে, বাংলাদেশ থেকে, সবাই চেষ্টা করে হজ করতে। ওই কিছু তো থাকবে, একটা দুইটা এরকম আছে 13-14 বছর মজুদ এই হয়ে যায় কিন্তু হজ করেনি, আছে না? এখনো আছে নাকি? না, নাই, এখনো হয়তো আছে। আমি তো আপনাদেরকে বলেছিলাম গত বছর রকম গ্রাম যাওয়া যাক পাসপোর্ট অফিসে, ওখানে পাসপোর্ট অফিসের জেলে আর দুইটা বাংলাদেশি পেলাম, দুটোই এক্সিট হয়ে গেছে। একটাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, কত বছর যাবত, 13 বছর যাবত এসেছি, হজ করেছে, লাভ হজ হয়নি। আমার যখন ভুলে গেছি উমরা করেছি, তাও সন্দেহ, মনে হয় উমরাও করেনি, আল্লাহু আলাম। 13 বছর, যাই হোক, আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত, 1 নম্বর সুন্নাহ, নবীর সুন্নতের অনুসরণ, আর একটা হলো ইখলাস, নিয়ত খারিজ করতে হবে। তাই যারা আপনারা যাবেন হজে, আগে ভাগে নিয়ত খারিজ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ করবেন, লোক যেন ভাব যেন না থাকে, আরাফায় গিয়ে পারবেন না এরকম, বুঝছেন? আমি তো আজ এত বছর যাবত যাচ্ছি, আমি তো কোনোদিন এরকম করিনি, স্বেচ্ছায় কেউ যে আমি যাচ্ছি আসছি যে ওরকম করবে ওটা তার ব্যাপার, আমি জানি না। সেন্টার কর্তৃপক্ষ তারা এরকম, তারা ওই যে লোকজনকে নিয়ে যায় না, তো তারা কিছু তুলে ওগুলো তুলে তারা ওই নেটে ছাড়ে, ওটা তাদের ব্যাপার। কিন্তু দেখেন তো, আজ পর্যন্ত এতদিন যাবত আমি হজ করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি কখনো এরকম সেলফি তুলে নিজ পক্ষ থেকে একটা সেলফি বা একটা ছবি আমি পাঠাইনি নেটে। তো কি বলেন, আমার ইজ্জত নাই? আমি বলছি না ইজ্জত নাই, আপনারা নিজেরা দেখছেন, ইজ্জতের মালিক আমরা না, ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু। একটু ভুল করার কারণে, অল্প ভুল করার কারণে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। অমুক বলবে জিন্দাবাদ, আমি বক্তব্য রাখবো, আমার বক্তব্য শুনে বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, যদি এই নিয়ে থাকে আপনার আমল আল্লাহর দরবারে কবুল না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপনারা সবাই জানেন, একজন আলিম, আরেকজন দানশীল, আর আরেকজনকে শহীদ। আল্লাহ পাক সকলকেই জিজ্ঞেস করবে তিনজন কি, যে আলিম কাজী জিজ্ঞেস করবে আমি আমি তোমাকে ইলিম দিয়েছিলাম তুমি কি করলে, ও বলবে ও আল্লাহ তুমি যেভাবে ইলিম দিয়েছিলে ওইভাবে আমল করেছি আর প্রচার করেছি। আল্লাহ বলবেন এইসব করেছো তুমি দুনিয়া কামাই করার জন্য, পার্থিব ভোগবিলাস লাভের জন্য, আমার জন্য কিছু করনীয়, ও দুনিয়ায় পেয়ে গেছো। তারপর নির্দেশ দেওয়া হবে আর তাকে অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অধমুখ বললে কি, উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আরেকজন কি সঠিক দানশীল, ওই রকম কুচি কুচি টাকা মালিক, দানশীলতা অনেক কিন্তু কেন করেছে, মানুষ বলবে মাশাআল্লাহ অমুক দানবীর দানশীল অমুক অমুক বাবারে বাবা আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ তাকেও জিজ্ঞেস করবে আমি অনেক কিছু দিয়েছি তুমি কেউ করলে, আল্লাহ তুমি যেভাবে আমাকে ধন দৌলত দিয়েছে ওইভাবে আমি ব্যয় করেছি। আল্লাহ বললেন এইসব করেছে দুনিয়া কামাই করার জন্য, আমার জন্য কিছু করো নেই। তারপরে তাকে অধমুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর সবার নিয়ত খালিস করুন। আরেকজন কি শহীদ, মানে জিহাদের মাঠে আল্লাহর দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য লড়াই করেছে আর জান বিসর্জন দিয়ে দিয়েছে, বাহ্যিক শহীদ। বুঝতে পারছেন বাহ্যিক আপনি দেখলেন শহীদ, কিন্তু তার নিয়ত খালিস না থাকার কারণে এই শাহাদা আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহ বলবেন আমি তোমাকে এরকম স্বাস্থ্য দিয়েছিলাম এরকম শক্তি দিয়েছিলাম তুমি কি করলে, সে বলবো আল্লাহ তুমি যেভাবে শক্তি দিয়েছিলে সেভাবে আমি তোমার প্রতি আমার শক্তি শক্তি আমার ক্ষমতা আমি ব্যয় করেছি, এমনকি তোমার দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য আমি আমার জান পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন এই সব তুমি যা করেছো আমার জন্য করনি, দুনিয়া কামাই করার জন্য করেছো, দুনিয়া তুমি পেয়ে গেছো, আজকে আখিরাত তোমার কোনো অংশ নাই। তারপরে তাকে অধমুখ করে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে অবশ্য অবশ্যই সকলকে নিয়ে খারিজ করতে হবে। আজকে যারা এখানে উপস্থিত আমার কথা বুঝতে পেরেছেন, খবরদার কোনো কাজ করবেন না হজে গেলেও বা অথবা এখন হজের পরেও বড়াই প্রকাশ পায় অথবা নিজের রূপ দেখানো নিজের মধ্যে রূপ দেখানো ভাব আসে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। কারণ অনেক সময় বুঝাতে গিয়ে আমার মধ্যে ত্রুটি এসে যেতে পারে, বুঝতে পারছেন তো, সবসময় রবের কাছে বলা আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব থাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর স্থাপিত রাখো, হে অন্তর পরিচালনাকারী তুমি আমার অন্তরকে তোমার দিনের উপর পরিচালিত করো। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব থাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আমার সামনে কিতাবুল হজ আত তারগীব ওয়াত তারহীব, এতে কি কয়েকটি হাদিস এখন পাঠ করব ফজিলত সংক্রান্ত, যেহেতু আপনারা ইনশাআল্লাহ হজে যাবেন আর যারা যাবেন আমরা ছাড়ো অনেকে হয়তো আমাদের আলোচনা শুনতেও পারে, সকলকে সম্বোধন করে এই দর্স আত তারগীব ওয়াত তারহীব থেকে পেশ করছি কয়েকটি হাদিস। প্রথম নম্বর عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ الله رسول صلى الله عليه وسلم كيف رسولك راه الأرشال قلت ما عمل كنت نبي كريم صلى الله عليه وسلم قال لن إيمان بالله ورسوله الله ركور إيماننا أرتع رسوله ركور إيماننا يرمد كنو شندوني صح؟ شو قلت ما عمل إيجان جدي أبني إيمان دانين الله ركور ইমান না নেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আপনি যদি ইবাদত করেন হজ করেন সিয়াম সালাত সবই করলেন ইবাদত কবুল হবে না, মাশাআল্লাহ সবই বুঝেন তো। তো কখনো কখনো আমাকে প্রশ্ন করা হয় অমুক জায়গায় হোয়াটসঅ্যাপ করেছে মানুষ আর এমনি ওখানেও করা হয়, যেমন কয়েকজন সাথী একসাথে থাকে মুসলমান আর তাদের সাথে হিন্দু আছে আরেকটা, তো হিন্দু কি করে রমজান মাস আসলে হিন্দু তাদের সাথে রোজা রাখে এবং করে কিনা শুনেছেন আপনারা, সারাদিন খাড়া কিছু উপবাস একদম ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে এমনি উপবাস ভুকা। তোমরা দেখেছো না রাজ্যে খানে কেউ আছে? আচ্ছা একজন ওহাদা দুইজন সাক্ষী আচ্ছা যে এই অনুযায়ী আছে অনুযায়ী বাইরে যাওয়ার প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই। বলেন তো এই হিন্দু যে সারাদিন রোজা রাখলো তার এই রোজা কবুল হবে? আপনারা কি করছেন এটা বন্ধ দেখো। হ্যাঁ আব্দুল চা বন্ধ, দেখেন ইমান নাই হিন্দু মুসলমানদের সাথে সিয়াম সারা 30টা রোজা রেখেছে, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ইমান নাই, সিয়াম কবুল ইমানই নেই। আচ্ছা আপনি বাহ্যত মুসলিম, সালাত সিয়াম সবই করেন, কিন্তু মনে মনে মনে আল্লাহর যাদের উপর বিশ্বাস নাই, নাস্তিকবাদ আপনার মনে আছে, যদি বিশ্বাস কেউ এরকম থাকে তাহলে ইবাদত কবুল হবে? আলহামদুলিল্লাহ, এই জিনিসটা ভালো করে বুঝবে, ইমান বিল্লাহ ওয়া রাসূলি আল্লাহর জাতির উপর ইমান, আর কার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা মুমিন হতে পারবো না যদি এই দুইটি সাক্ষ্য না থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই, তিনি একা তার কোন শরীক নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, ঠিক না? আমরা মুসলিম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমায়। তারপরে প্রশ্ন করা হলো সুম্মা মাযা, এরপরে কোনটি কোন আমল উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। তারপর প্রশ্ন করা হলো তারপরে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজ্জুম মাবরূর, মকবুল হজ, এমন ভাবে হজ করেছে যাতে ত্রুটি বলতে কিছুই নেই, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ করেছে, এটা হলো কি? হজ্জ মাবরূর, আলহামদুলিল্লাহ। রাওয়াহুল বুখারী। এরপরে যে হাদিস তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, من حج فلم يرفث ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته امه, যে ব্যক্তি হজ করল অশ্লীল কাজকর্ম করল না, আল্লাহ নাফরমানি করল না, আল্লাহ নাফরমানি করল না, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে নিষ্পাপ হিসেবে জন্ম দিয়েছিলেন। আচ্ছা বলেন তো আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের কোনো পাপ ছিল? আমরা সবাই আমি আপনি সবাই কোনো পাপ নেই, একদম নিষ্পাপ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা নাবালিক অবস্থায় যদি কোনো মুসলমান মুসলমানের বাচ্চা মারা যায় সে নির্দ্বিধায় জান্নাতি, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কাফিরের বাচ্চা যদি মারা যায় তাহলে এর মধ্যে কোথা ইখতিলাফ, মুসলমান বাচ্চা নাবালক নাবালক বাচ্চা যদি মারা যায় আবার যদি নবজাতক মারা যায় কোনো কোথায় নেই, সে নিষ্পাপ, মারা গেছে সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনি হজ করেন, হজে হজে আল্লাহর নাফরমানি বলতে কিছু করেন না, হজের যেসব বিধিবিধান রয়েছে ওগুলো নিয়মতান্ত্রিক আদায় করেন, তাহলে আপনি ওই নিষ্পাপ বাচ্চা যে নিষ্পাপ বাচ্চা এইমাত্র জন্ম নিয়েছে, নবজাতক শিশু এইমাত্র নিষ্পাপ অবস্থায় জন্ম নিয়েছে, ওইভাবে আপনি নিষ্পাপ হয়ে গেলেন যদি আপনার হজটা ওইরকম হয়, সুবহানাল্লাহ। তাহলে আমরা আশা রাখবো আমরা সবাই হজের বিধান শিখবো, বুঝছেন? শুধু আমি একবার বললাম সবাই বলে দিলে হবে, কিন্তু যখন যাচাই করা যায় তখন দেখা যায় হয় না, ঠিক না? তাই যে যেখানে থাকেন এখন থেকে নিয়মতান্ত্রিক নিয়মিত হজের গই লাগবে সাথে, প্রত্যেক দিন পড়বেন, আবার দর্শে উপস্থিত হবেন, আর হজ শিখবেন যেকোনো জায়গায়, যেকোনো জায়গায় আপনি হালকায় অংশগ্রহণ, হালকায় পড়বেন। এখানে আসছেন আলহামদুলিল্লাহ, আমাদের তো কত হালকা রয়েছে, মা আটটা নয়টা হালকা, সব জায়গায় উপস্থিত আলহামদুলিল্লাহ আলমী, সব জায়গায় উপস্থিত হয়ে আপনারা শিখুন, হজের বিধান শিখবেন, আর নিয়মতান্ত্রিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ পালন করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী। যদি আপনি এরকম হজ করতে পারেন তাহলে আপনি একদম নিষ্পাপ হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এবার বাকি কথা হলো, হজ করলাম নিষ্পাপ হয়ে গেলাম, আবার যখন আসপুর নিয়ে যায় তখন কি আগের মতো হবো না আমলের পরিবর্তন ঘটা উচিত? আচ্ছা, কিরকম পরিবর্তন ঘটবে, ভালো হবে না খারাপ হবে? সে যদি বলে না না আগে ছিল, আগে তিন রেখা মানে চার পাঁচ রক্তের পরিবর্তে তিন রক্ত করতাম, এখন পরি দুই রক্ত, এটা হলো নাকি? না, আগে করতাম তিন রক্ত এখন পাঁচ রক্ত, আগে চার রক্ত এখন তো পাঁচ রক্ত। আচ্ছা, আগে জমাতে গড়বড় হতো, পাঁচ বক্ত করতাম কিন্তু জমাতে গড়বড়, এখন জমাত গড়বড় নেই। আচ্ছা, আগে সুন্নত করতাম না, এখন সুন্নত করব। আগে হারাম হালালে কম বুঝতাম, যাই পাই তাই খেয়েছি, এখন আর এরকম করব না, হারাম থেকে দূরে থাকবো, ঠিক না ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা কি বলেন, হারাম থেকে যদি, হারাম কামাই থেকে যদি আমরা দূরে না থাকি তাহলে আমাদের অবস্থা কি হবে? হারাম কামাই করি, সাদাকা করি, যাকাত দেই, যাই করি, একটু আল্লাহর দরবারে কবুল না, আস্তাগফিরুল্লাহ। হারাম কামাই করলে, হারাম কামাইকারী যদি বিপদে পড়ে দোয়া করে, দোয়া কবুল হয় না। এজন্য আমাদের সকলকেই হালাল কামাই করতে হবে, হজের আগে ভালো ভালো করে তওবা, ঠিক না, আর হজের পরে এর উপর প্রতিষ্ঠিত থাকবে। শুধু আমাকে দেখাবার জন্য বললে হবে না, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ একদম মন থেকে বলতে হবে, ইনশাআল্লাহ আল্লাহর জাতির উপর ভরসা রেখে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর জাতির উপর তওয়াক্কুল রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধিবিধান পালন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দিবেন আর তাকে কল্পনাতীত রিজিক দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি ওইরকম না, হজ তো করলাম ঠিকই আছে, আগে তো এরকম কাজ করলে হ্যাঁ পাঁচশো রিয়াল পেতাম, এখন যদি না করি পাঁচশো রিয়াল মিস, কথা বুঝতে পারছেন? আপনার ইমানটা দুর্বল হলো না সফল হলো? তাহলে ইমান সফল করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহর ফরমান সত্য, ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান সত্য, ঠিক? আমার আল্লাহ নিজে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর বিধিবিধান মেনে চলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজান, আল্লাহ পাক তার জন্য মখরাজ বের করে দিবে। মখরাজ মানে কি জানেন? আপনারা দেখেন না ওই যে মেইন রোড থেকে বের হলো মখরাজ, রাস্তা বের করে দিবে, মানে কি? আপনি দেখছেন হালাল পথ, আপনার রিজিকের হালাল পথ বন্ধ, আল্লাহ বলছেন যদি তুমি আমাকে ভয় করে চলো আমি তোমার জন্য আমার রিজিক হালাল রিজিকের পথ আমি তোমার জন্য বের করে দিব। এ হলো ইয়াতাল মখরাজ, আর কি করবো? ওয়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিব, আর তোমাকে আমি কল্পনাতীত রিজিক দেব। যদি আমাদের নিয়ত যদি খালিস হয় আল্লাহ পাক দিবেই দিবে, কারণ এটা স্বয়ং রব্বুল আলামিন নিজে ওয়াদা করেছে। ভাইরা আমার, হজের অনেক ফজিলত, ইনশাআল্লাহ যেহেতু সময় কম আজকে এতটুকুই আমি আলোচনা করলাম, প্রাসঙ্গিক আরো কিছু আলোচনা আসবে পরে ইনশাআল্লাহ, ধারাবাহিকই আলোচনা চলতে থাকবে। আল্লাহ আমাদের এই আমলকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহ আমাদের গুনাহ তা মাফ করুন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাক মাফ করুন, আমাদের সকলকে ইলম অর্জন করে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, যারা হজে যাবে তাদের নিয়ত যেন আল্লাহ পাক খালিস করেন, সবাইকে যেন ইলম অর্জন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন হজ সম্পাদন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।